নাম বাইজাবের রহমান সুলাই পরে রে তিন নাম ভয়ংকরা সুরায় পাতা ইহা আর তিন নাম ভয়ঙ্কর রায় এক নাম হয় সুরাতুল কান দূসরা হয় সুরাতুল ওয়াকিয়া তেসরা নাম হয় সুরাতুল কাফিয়া পর্যে তসমিয়া কিয়া হয় লিজালিকা পর্যে তসমিয়া লিজালিকা লিজালিকা তা মার্জা হয় উম্মুল কোরআন কে আন্দাজ جو دو آخری وضی تسمیہ ہے کہتے ہیں اسی کی وجہ سے فلذالک اسی وجہ سے سورہ فاتحہ کو سورت الکن اور واقعہ کافیہ کہتے ہیں ام القرآن کے جو آخری دو وضی تسمیہ ہے وہ اس کی وجہ سے ان کو کان اور واقعہ کافیہ کہتے ہیں اس کا بیان یہ ہے کہ کان کہتے ہیں اس مال کو جو محفوظ کر کے کسی چیز کے اندر رکھ دی جاتی ہے یا دفن کر دی جاتی ہے کان دکائے کان کا معنی ہے خزانہ کان کا معنی ہے خزانہ خزانہ کے اندر کیا ہے مال ہے کنز کہتے ہیں جس مال کو محفوظ کر کے کسی چیز کے اندر راکھ دی جاتی ہے یا تو دفن کر دیا جاتا ہے اور سورہ فاتحہ بھی ایسا ایک کنز ہے جس کے اندر قرآن کے تمام بیش قیمتی موتی کا موتی کو راکھ دیا گیا کہتے ہیں قرآن کے تمام مضامین جو بیش قیمتی موتی کے ہے اس کو سورہ فاتحہ کے اندر راکھ دیا گیا یعنی سورہ فاتحہ کے اندر موجود ہے لہذا سورہ فاتحہ کو سورۃ الکنز کہانے کا مستحق ہے لہذا سورہ فاتحہ کو سورۃ الکنز کہانے کا مستحق ہے کہتے ہیں کنز کہتے ہیں اس مال کو جو محفوظ کر کے کسی چیز کے اندر رکھ دی جاتی ہے یا دفن کر دی جاتی ہے اور سورہ فاتحہ بھی ایک خزانہ ہے جس کے اندر قرآن کے بیش قیمتی مضامین کو راکھ دیا گیا یعنی سورہ فاتحہ کے اندر قرآن کے بیش قیمتی خزانہ سورہ فاتحہ کے اندر موجود ہونے کی وجہ سے سورہ فاتحہ کو کنز کہلانے کے مستحق بازو نے سورہ فاتحہ کو سورۃ الکنز کہنے کا وجہ علی رضی اللہ تعالیٰ عنہ کے قول کو ذکر کرتے ہیں بازو نے سورہ فاتحہ کو سورۃ الکنز کہنے کا وجہ حضرت علی رضی اللہ تعالیٰ عنہ کے قول کو بیان کرتے ہیں حضرت علی رضی اللہ تعالیٰ عنہ کا قول ہے الفاتحة نزلت من كنز تحت العرش الفاتحة نزلت من كنز تحت العرش سورة الفاتحة نازل کی گئی عرش کے نیچے کی خزانہ سے ایسے خزانہ سے جو عرش کے نیچے ہے سورہ فاتحہ نازل کی گئی ایسے خزانہ سے جو کان کے نیچے ہے والواقعہ تو لذالک سورۃ الکنز لذالک سورۃ الواقعہ لذالک سورۃ الکافیہ لذالک واقعہ کا معنی ہے پورا پورا تو قرآن کریم کے اندر جتنے مضامین تفصیلی طور پر موجود ہے اس کوٹی مضامین اجمالی طور پر پورا پورا سورہ فاتحہ کے اندر موجود ہے۔ قرآن کے اندر اصلی طور پر مضامین چار ہیں۔ اللہ تعالیٰ کی حمد و ثنا تاکہ امر و نہی اور وعدہ اور وعید یہ سب سورہ فاتحہ کے اندر موجود ہے، پہلے سن چکے، لہذا سورہ فاتحہ کو سورۃ الواقعہ کہنے کا مستحق ہے۔ کافیہ کا معنی ہے کفایت کرنے والا، بس کرنے والا، کافیہ کفایت کرنے والا، کافیہ کافی درد سر باقی وہ کافیہ نہیں، بلکہ یہاں کافیہ کا لوگو بھی معنی ہے کفایت کرنے والا، یعنی سورہ قرآن کے اندر جتنے مضامین تفصیلوار موجود ہے سورہ فاتحہ اس کو کافی ہے، کفایت کرنے والا۔ سورۃ الحمد، سورۃ الشکر، سورۃ الدعا، سورۃ التعلیم، تعلیم المسالہ یہ استعمال یہاں علیہ قاضی بھائی جمی سورہ فاتحہ کا اور چار نام بیان کر رہے ہیں، پہلے تین، اس کے بعد تین چھ اور یہاں چار، دس نام ہے اور چار نام بعد میں بیان کریں گے تاکہ چودہ نام پورا ہو جائے گا۔ سورۃ الحمد یہ استعمال یہاں علیہ سورہ فاتحہ کو سورۃ الحمد اس لیے کہتے ہیں کہ سورہ فاتحہ حمد پر مشتمل ہے، الحمدللہ رب العالمین کہتے ہیں سورہ فاتحہ حمد باری تعالیٰ پر مشتمل ہونے کی وجہ سے سورہ فاتحہ کو سورۃ الحمد کہتے ہیں۔ سورۃ الشکر کہتے ہیں الحمدللہ رب العالمین کے بعد ہے الرحمن الرحیم مالک یوم الدین، اللہ تعالیٰ کی یہ بڑے بڑے اوصاف سورہ فاتحہ کے اندر موجود ہے۔ رحمان الرحیم کی تفسیر آ رہی ہے، وہاں سنو گے، پڑھو گے، لکھو گے کہ وہاں منعم پر دلالت کرتے ہیں، رحمان اور رحیم سے مراد منعم، نعمت دینے والا، نعمت دینے والا، نعمت ظاہری باطنی چھوٹا بڑا ہر قسم کا نعمت عطا کرنے والے کا نام ہے رحمان اور رحیم۔ کہتے ہیں مالک یوم الدین، وہ بھی نعمت پر دلالت کر رہے ہیں اس لیے کہ وہاں انصاف قائم ہوگا، جو دنیا میں محنت کر کے گئے ان کو جنت دیں گے۔ تو کہتے ہیں الرحمن الرحیم مالک یوم الدین کے اندر اللہ تعالیٰ کی بڑے بڑے اوصاف مذکور ہیں اور وہاں منعم کا ذکر ہے، منعم یعنی رحمان اور رحیم مالک کے اندر منعم کا ذکر ہے۔ منعم کا اعلیٰ صدر تعظیم یاد کرنا ہی شکر پر بھی ہے، منعم کو اعلیٰ صدر تعظیم ہے نا ذکر کرنا، تلفظ کرنا، بیان کرنا ہی شکر پوری ہے، اور یہاں شکر سے مراد شکر پوری ہے، یعنی باندہ شکر ادا کر رہے ہیں الرحمن الرحیم کہا کر۔ تو منعم کو اعلیٰ صدر تعظیم یاد کرنا، تلفظ کرنا ہی شکر پوری ہے، اور یہاں شکر پوری ہی مراد لیا، ایک ہے شکر پوری اور ایک ہے شکر عملی اور ایک ہے شکر قلبی، کہتے ہیں دل سے تعظیم کرنا، عمل کر کے تعظیم کرنا اور زبان سے تعظیم کرنا، یہ سب کیا ہے؟ منعم کو اللہ صدر تعظیم یاد کرنا ہے، رحمان اور رحیم کے اندر شکر قولی ہے، شکر قلبی شکر عملی ہے، اور دعا ہی استعمال ہے، اور یہ سورہ کو سورت دعا کہتے ہیں، بسبب یہ سورہ فاتحہ دعا پر مشتمل ہونے کی وجہ سے، اہدنا الصراط المستقیم، یہ دعا ہے، اہدنا الصراط المستقیم، تو سورہ فاتحہ دعا پر مشتمل ہونے کی وجہ سے اس کو سورت دعا کہتے ہیں، اور تعلیم المسئلہ، مسئلہ معنی عضو فروش عضو مدعے قطع فروش، یہی مسئلہ نا کہتے ہیں، نشاب کرتے دیا رقت بائی ہوئی، سی رقت جدی گلار بھیتر چلا جائے تلے مکھ سے دے سوم ہے، یہی مسئلہ نا، مسئلہ کا معنی ہے یہاں سوال، مسئلہ کا معنی کیا ہے سوال، کہتے ہیں درخواست، مراد کیا ہے درخواست، کسی کے پاس کوئی درخواست کرنے کی تعلیم ہے، کسی کے پاس کوئی درخواست کرنے کی تعلیم ہے، اور سورہ فاتحہ کے اندر درخواست کرنے کی تعلیم موجود ہونے کی وجہ سے سورہ فاتحہ کو تعلیم سورت تعلیم مسالہ کہا گیا ہے، تعلیم المسالہ سورہ فاتحہ کے اندر کہاں ہے؟ کہتے ہیں غور فکر کر کے نکلنا پڑے گا، کسی سے کوئی چیز مانگنے سے پہلے اس کی تعریف کرو، اس کی تعریف کرو، اہدنا الصراط المستقیم کہنے سے پہلے یہ کہو الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین، اس کی تعریف کر کے اس کے پاس مانگو، دوسرا تعلیم المسئلہ کہاں ہے؟ اہدنا الصراط المستقیم کے اندر ہے، اہدنا الصراط اِیّاک نعبد کے اندر ہے، اِیّاک نعبد کے اندر ہے، یعنی کسی سے یعنی اللہ تعالیٰ سے درخواست کرنے سے پہلے کوئی وسیلہ بھیجو تاکہ یہ قبولیت میں زیادہ اقرب ہوگا، تاکہ دعا کرنے سے پہلے کوئی وسیلہ بھیجنا چاہیے، وہ کیا ہے؟ عبادت ہے، یا کا نام ہوگی، یہ بھی تعلیم دیا کہ پہلے جا کر سوال نہ کرو بلکہ اس کی تعریف کرو، اس کے بعد اس کی وسیلہ بھیجو، یہ دن صلاۃ الحاجت، یہ دن کی صلاۃ الحاجت، یعنی پرتھم حاجت چاہیے نماز، پرنچ دو رکعت نفل نماز پڑھو سندر کرا وضو کرا تارپرے تار کاچے درخواست کرو، یہ دن صلاۃ الحاجت مشروع ہے، اسے بنا اپنا حاجت پیش کر آگے وسیلہ پاٹھاؤ، لیکن عبادت عبادت کیا تارپرے اللہ تعالیٰ کاچے درخواست کرو، تعلیم المسئلہ سورہ فاتحہ مجھے آر کون جگہ مجھے سے اہدنا الصراط جمع کا سیگا ہے، اہدنا اہدنا الصراط المستقیم، اہدنا الصراط المستقیم، اے اللہ اما کے ہدایت دین، اما کے صراط مستقیم دیکھنے کے بنا اما دیر کے اما دیر کے دعا سمجھ شروع نیز کے پیش کرتے نہیں جماعت سیگا کے پیش کرتا ہے، یہ مطلب سخاوتی آسے مطلب کیا سر سخاوتی آسے اللہ سخی سخی کے پسند کرے اللہ سخی سخی کے پسند کرے، یہ جنہ کی گرہی مرحی صلی اللہ علیہ وسلم کہ اللہ پاک خلیل اللہ اللہ دوست قرار دیئے سن کہ انہیوں سخی سیگے کنو دین مہمان سرا کھنا کرنا کنو دین مہمان سرا کھنا کرنا ایتو سخی سیگے কোনো দিন মেহমান ছাড়া খানা খেতে নেই, কোনো দিন যদি বাড়িতে মেহমান না আসতো রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতো কোনো মেহমান পাওয়া যায় কি না, কোনো মুসাফির পাওয়া যায় কি না, এরপর তাকে নিয়ে এসে একত্রে মিশা খানা খেতে আমার দেশে তো মেহমানকে কতক্ষণে ভাগবো কতক্ষণে বিদায় দিব তাড়াতাড়ি খালি করো বাড়ি, আর এক অক্ষ খাওয়াই গেছে তিনশি, আর এক অক্ষের জন্য বেদাল লেগে থাকা, কোনো অক্ষর খানা খেতেন না মেহমান সারা। এই বস্তু এখন আরব দেশের মধ্যে, আরব দেশের মধ্যে মেহমান দাবি এবং বাঙালি তো বকি, এই বকি ছেলেরাও যখন সৌদিতে থাকতে থাকতে সেই অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে। তুমি যদি যাও আর যদি জানতে পারে জামিয়ার ছাত্র আসছে, জামিয়ার শিক্ষক আসছে, বাংলাদেশি কেউ আসছে বা তাকে নিয়েই সারবো তার স্থানে নেব। মিয়া কত ধরনের খানা খানা তো খাওয়াই দুই হাজিয়া তো উপর দিয়ে দিই এবং থাকার জন্য অনুরোধ করব, আপনি আমার বাড়িতে থাকবেন। ধরুন একটা তোর বাড়িতে আমি এত দূরে টিকা শত টাকা দেয় টিকা ঘরমে থাকার জন্য, আল্লাহর ঘরে থাকার জন্য, তোর দূরে থাকার জন্য। একবার এক বাঙালি একটি পাশা লাগছে আমাদের দেশে পানি, দু পাশা লাগলে কোনো গাড়িতে যাইয়া বলে যে এক গ্লাস পানি নেই, তা এক গ্লাস পানি দিলে পানি দিবে আর কিছু দেয় না। সেখানে যখন কোনো এক বাড়িতে যে এক পানি চাইছে খামসা ভৈরা কত ফল পুরো নাস্তা পানি নিয়ে আসছে, ওই তো আর কিছু হয়ে গেছে, চাইলাম পানি নিয়ে আসছে এত কিছু। আর বাঙালি তো খাওয়ানোর ইচ্ছা আছে তোর উপায় কি খাবো না খাবো না, পেটে পূজা আছে তোর উপায় না না খাবো না, এই টাকা লুটে আনি তাই ওই অরব বাসন না না তুমি খাবো না পানি কে খাবি না, তুমি মুসলমান হাই মাই ভি মুসলমান হো কেউ নেই খায়েগা তু খানা পরেগা। এই হইল বর্তমানে ও পুরা আরব কান্ট্রিদের মধ্যে সৌদি পেশা আছে পুরা আরব কান্ট্রি, সে কারণে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস ইসলাম ইসলামের আমল এবং আখলাকের তাসির, যেহেতু লীলা ছিল এখলাকের সাথে তারই আমল ছিল, কোনো রোগ দেখানো না মশহুর হওয়ার জন্য না, যেটা লীলা কিয়তের সাথে হয় সেটা আল্লাহ এমন পূর্ণ করেন এমন পূর্ণ করে যুগ করে সেই দেওয়ার পরিচয় থাকে। তো তালিমুল মাসালা আপনাকে লয়ে বিবৃতি রহিতে আসে নাই তো ভবনের পরে, এই তালিম কে দিয়েছেন কোরআন দিয়েছেন, শুধু নিজকে নিয়ে ব্যস্ত থাকলে হবে না অন্যকেও শরীর করতে হবে, আর টাকা পয়সা দিলে শুধু সাকাওয়াত হয় না দোয়াটাও বড় সাকাওয়াতি, দোয়াটাও বড় সাকাওয়াতি, কাজে দোয়ার মধ্যে অন্যকে সামিল করার জন্য তালিম দেওয়া হয়েছে। প্রথম তালিম দেওয়া হয়েছে তার সারা শিকর তার প্রশংসা করো, তারপরে দোয়া কবুল হওয়ার জন্য উশিলা পেশ করো, তারপরে জমার শিকা ইস্তেমাল করো। এগুলো আমাদের দেশে আছে কিন্তু আমরা বুঝি না। এক ব্যক্তি এক গ্রামে গিয়া ধনী এক ব্যক্তির কাছে যা বলতেছে, এই আমার ভাইয়ের বিয়া 10,000 টাকা দেন তো আমাদের গ্রামে আপনার খুব নাম, আপনার জনদরদি গরিবের খুব সাহায্য সহযোগিতা করেন, তারপরে আপনার নাম অনেক জায়গায় মশগুল দান শিক্ষা জানেন তো, আজকাল মেয়েগুলো আর দিকে কত দামেলা, আর আমাদের মতন গরিবের লোক মেয়ে নেওয়া বহুত কৃপাতে আছে, ধনীরা লক্ষ লক্ষ টাকা ব্যয়টিকা বিবাহ দেয় ছেলেরা বটি দিয়ে থাকে, আমাদের গরিব ছেলের মেয়েরা অনেক ভালো ভালো কথা বইয়া আর মেয়ের বিবাহ দিয়ে উপকার বসে পাচার দিতে যাইয়া যা পারলো দিয়ে আগের তালার এটা মেয়ের সময় আছে না আল্লাহ পাখি দিয়েছে আরও থেকে কিছু চাইতে বলে পাইতে বলে আগে তার প্রশংসা করো, তার কিছু শিলা পেশ করো, তারপরে সকলকে লইয়া যে আজ আমাদের মতন গরিব লোকেরা এই সমস্ত ব্যাপারে اکبر اور سہای اوستایا سیدتای عبود رہا دنیرا کال قیامت دی ای قریب دی بیچار سنوکی ملی ای دنیرا قریب دی دی اپر دنوں پتا سے ای بے بارا سرگوی بار تو پرن ای بے بارا ایرا لکھ لکھ تاکا دیا گوری بولا کو نیباک پھالا جیسے تار آسے ہوئی گا شکی جیسے آر اے نائیو تی دو پارے گا سلے را آسنا سلے را گو جو ایرا ہو جو گو جو اللہ پاک ہاتھ دیسے پاو دیسے شو دیسے تار پر پرر تار آسا کرے ہے نا پرر تار آسا کرے کہنا پرر تار آسا کرے تمہارے کنو بابا ایک اکتا سوال ایک اکتا سوال سوال حرام آگان بسر پروار سوال دیتا حرام ایتا بھدران کی صورت سوال ایرون ایتا سما دیتا پرسر اور دیتا جار کارو میں گوری بیٹر ایتا ہوتا تو مراکی تو دھونے کا سدائی گنا تاکی تو چاگورن کی رکھاوان لگتا تمہارے چاگورن ہے اکھاوائی گنا تمہارے چاگورن ہے اکھاوان لگتا تو چاگورن ہے اکھاوائی گنا کنا پاک تیتی گنا امار بکتر پر چاکی تو এই তো ঘর ভরা খান নেচার মুসলমান আমার আমার বাপের দল তোমার কি আছে বড় লোকের মেয়ে বিবাহ করবো না পিতা মেয়েও বিবাহ করবো না তাহলে তোমার আধা পয়সা দাম দিব না আর তুমি যদি ব্যবলা মূল হিসাব হয়ে থাকো তুমি টাকার রোগী হয়ে থাকো সামাজতের রোগী হয়ে থাকো আর নিজের প্রেস্টিজ নিজের ইচ্ছতের দিকে তুমি খেয়াল না করো তাহলে যাও তুমি যা ইচ্ছা তা ফুটবলের মতো লাইট করতে পারছো তোমারা কেউ বলছে বাচ্চা টুচ্চা দেখো আয় ড্রাইভার চলো মার্কেটিং মার্কেট চলে আসো তুমি তো হে দুর্গা পাই হে দুর্গা হে দুর্গা শুরু শুনে তার জ্ঞান নেই কিন্তু এই দুর্গা হে দুর্গা পাই যে দুই বল কথা ইচ্ছা হলে বল তো তো অধিকার আছে অত কিছু দাও এই বেশি না তার কথায় তুমি পানবা এই হে দিবা মোতাসের হে দিবা এটা ঠিক নয় আর মোতাসের দিকা হয় লুমি লোক পর লোভে পাপ পাপে মৃত্যু লোভে পাপ পাপে মৃত্যু হ্যাঁ লুমি হতে না যে একটা হাওয়াস মত করো হাওয়াস বেশি হাওয়াস করতে না বরং তার না পাল তত করতেছে গরিবতার মধ্যে উপকারিতা রয়েছে গরিবতার মধ্যে উপকার করেছে গরিব হইলে কিনে টিকা ছিল না আগে সালা বিষয়া চাটাই বিষয়া দস্তখান বিষয়া আল্লাহ নিয়ামতের নাশিকি করতে থাকে অনেক উপকারিতা অনেক আল্লাহ যাকে হেফাজত করে কোটি টাকা মালিক প্রিয় খুব রেয়ার খুব অল্প কম তাতে যাদের কোটি কোটি টাকা আছে লক্ষতে একজন পাওয়া যাবে কিনা এমন ব্যক্তি দশ খানের মধ্যে নিচে বৈশাখ পা উঠে খানা খায় অন্যথায় এই অশিক্ষিতদের মধ্যে যদি পয়সা হয়েছে বা সুন্দরতা নাই ডাইনিং টেবিল চোখে সব রুম হয় কিন্তু নামাজের ঘর হয় না আল্লাহ আল্লাহ যারা থাকে তারা বাড়ি বানানোর আগে একটা প্রিয়ার রোম প্রিয়ার রোম এবাদত বন্দীদের রোমের নকশা করতে হবে ডাইনিং ডাইনিং রুম আছে বেডরুম আছে শো রুম আছে বেডরুম আছে নামাজের রুম নেই নামাজের রুম নেই আম আলেমদের মধ্যে এই অবস্থা কেউ কোনো দিন কল্পনা করে আমি যদি জনগণকে খুব করি কোনো কল্পনাই নেই যে আমার বাড়ির মধ্যে একটা প্রেয়ার রুম থাকতে হবে একটা এবাদত বন্দীদের রুম থাকতে হবে কারণ পরিবেশে মানুষকে এবাদত বন্দীদের দিকে ধাবিত করে পরিবেশ কত বললাম না যে মা ভোর আগুয়াই মানে মা ভোর মা ভোর মানুষ করে বাড়ির মধ্যে একটা নামাজের ঘর থাকলে নামাজ না করতে চাইলেও নামাজ করবে সে না সে তো ফরজ নামাজ মসজিদে পড়বে মহিলারা মহিলারা ওই ঘরের মধ্যে যায় নামাজ থাকবে কোরআন শরীফ থাকবে দিনী কিতাব থাকবে কুস্তি থাকবে তালা দেওয়া থাকবে কোলা কাঞ্জার জন্য না করতে পারে নামাজের টাইমে মহিলারা সেখানে যায় নামাজ করে নামাজ করে মনে করিও কোরআন শিক্ষা কান্দা কি করে কোরআন শিক্ষা কান্দা করার পরে নারী জাতির সংশোধন বইটা রাখার যে টুকুটা দেখি تمہارے بھائی تھے میں ہمارا سبورا موسیقی کے بارے نہ تین طرح کے نام کے بارے سی اس نے نہ سن لو دنیا سے موسیقی کے بعد پسند آیا نا طوفان ایوم جوہر کی کہ تم اس نے نہ سن لو ہاں روڈے میں جب سن رات کیسے کی موسیقی کے بعد نہ تم اس نے نہ سن لو ہیں کہ تو نماز پڑھ لو نماز پڑھ نہ کھتا کر نماز پڑھ اے اس کو مرسی تو خدا کی بات پرسینا شروع دوا والا تھی انہیں نام نا نا ایک نماز کریں نا بھی سب اتنا بات چاک پر ساتھ کرتے ہیں کہیں اکنے بھی نا نا اکنے تو پاکنا کرتے ہیں بھی نگے کرنا کہیں نماز دیگا ہے اور نماز اکر گھر تک لے تلا دوا تک لے اتنے دے نماز کرتے ہیں تاکہ پرسا بھائی مانسی کیونکہ تاکہ پرسا دین راستہ ہی گئی کرے نا مرے شہرہ بہت باری گھر بانائی جیسے اس کو نماز گھر بانائی نا ওই ভাড়ার চিন্তা এই একটা রোগ নামাজের জন্য বানাইয়া 5000 টাকা খুঁজে চলুন এটা ভাড়া থেকে 5000 টাকা তালিমুল মাসালা সুরা ফাতিহা কা নাম তালিমুল মাসালা হয় আল্লাহ সে দরখাস্ত করো যা বান্দা সে কুছ মাঙ্গো তো উৎসে পহলে উনকি তারিফ করো ইসিরা ভেজো আর এস্তেমাই حالت میں دعا کرو والصلاة وسورة الصلاة اور سورہ فاتحہ کا اور ایک نام بیان کر رہے ہیں سورة الصلاة ہے 11 نمبر نام کہنا سورة الصلاة یہ قلوب بھی کراتی ہے اور استباب یہاں کی ہے کہتے ہیں بسورة سورہ فاتحہ کا پڑھنا واجب ہونے کی وجہ سے اور سورہ فاتحہ کا پڑھنا مستحب ہونے کی وجہ سے نماز کے اندر فیہا تعلق دونوں کا شرط یہ وجوب قراءتہا فیہا و او استحبابہا فیہا نماز کے اندر سورہ فاتحہ پڑھنا واجب ہونے کی وجہ سے یا تو مستحب ہونے کی وجہ سے مستحب ہونا کہنا ٹھیک نہیں ہے تاکہ غیر واجب غیر فرض ہونے کی وجہ سے غیر فرض کو استحباب کہتے ہیں پہلا قول امام شافعی رحمۃ اللہ علیہ کا ہے یہ وضو کے کراتی ہے فیہا یعنی شافعی رحمۃ اللہ علیہ کے نزدیک سورہ فاتحہ نماز کے اندر پڑھنا فرض ہے তো ওয়াজিব হলো কেন আগামী বছর এই সম্বন্ধে বিস্তারিত ভাবে বয়ান হবে উনকে মাঝাব নিয়ে ফরজ আর ওয়াজিব নিয়ে কোনো ফরক নেই হয় কিসি ইমাম কে নজদিক ভি ওয়াজিব ওয়াজিব আর ফরজ নিয়ে কোনো ফরক নিয়ে সবাই হানাফিয়া কে সেরা হানাফিয়া ফরজ আর ওয়াজিব নিয়ে ফরক করতে হ্যাঁ দূসরে মাঝাব কে আন্দর উজু কি লবহীন আগার উজু হয় তো ফরজ কে মানা মে হয় تو کہتے ہیں شافعی کے نزدیک واجب اور فرض میں کوئی فرق نہیں لہذا یہ وضو کی حق کا معنی ہے یہ فرض ہے ان کے نزدیک سورہ فاتحہ نماز کے اندر پڑھنا فرض ہے اور حنفیہ کا مذہب بعد میں بیان کیا اس لیے کہ قاضی بیضاوی شافعی مذہب کا ہے امام قاضی بیضاوی فرماتے ہیں یا تو بسبب مستحب ہونے سورہ فاتحہ نماز کے اندر جو حنفیہ کے نزدیک ہے لیکن حنفیہ کے نزدیک سورہ فاتحہ پڑھنا نماز کے اندر مستحب نہیں ہے سنت بھی نہیں ہے واجب ہے یعنی غیر فرض مراد ہے اس کے بعد سے مراد کیا ہے غیر فرض ہے یعنی بعض صورت میں واجب ہے بعض صورت میں سنت ہے جیسا کہ پہلی دو رکعت کے اندر فرض نماز کے اندر پہلی دو رکعت میں کیا ہے واجب ہے اور آخری دو رکعت کے اندر مستحب ہے سنت ہے اور فرض کے علاوہ باقی سب نمازوں میں سنت میں واجب میں وتر میں تراویح میں سب رکعتوں کے اندر سورہ فاتحہ پڑھنا حنفیہ کے نزدیک واجب ہے تو شافعی کے نزدیک وضو سے مراد فرض اور حنفیہ کے نزدیک استحباب سے مراد ڈائریکٹ فرض ہیں بہرحال یہ سمجھا گیا کہ نماز کے اندر سورہ فاتحہ کا ایک خاص تعلق ہے، سورہ فاتحہ کا نماز کے ساتھ ایک خاص تعلق ہے، اس لیے کہ پوری نماز یہاں تک کہ پوری رکعت بھی سورہ فاتحہ سے خالی نہیں ہے، سورہ فاتحہ سے پوری رکعت خالی نہیں. بعض صورت میں تو سورہ فاتحہ واجب اور فرض ہے اور بعض رکعتوں کے اندر سنت اور مستحب ہے، بعض ہر پوری رکعت بھی سورہ فاتحہ سے خالی نہیں. جمع صورت سے تو خالی ہے، جمع صورت سے تو بعض فرض کہ آخری دو رکعت خالی ہے، لیکن سورہ فاتحہ سے خالی نہیں. لہذا نماز کے ساتھ سورہ فاتحہ کا خاص تعلق ہونے کی وجہ سے اس کو سورۃ الصلاۃ کہا گیا، سورۃ الصلاۃ کہا گیا. والشافی والشفا، والشافی والشفا دونوں کا ایک ہی معنی ہے. یہ قول ہدا علت کیا ہے، سورۃ الفاتحہ کو سورۃ الشافی اور سورہ فاتحہ کو سورۃ الشفا، تاکہ یہ اور دو نام بیان کیا تو پیارا نام ہو جاتا ہے. تین تین سو سو چھ دس، دس اور ایک اگارہ، اگارہ اور دو تیرہ، تاکہ قوله صلی اللہ علیہ وسلم یا شفاؤن لکل دائی، تاکہ یہ سورہ فاتحہ ہر بیمار کے لیے شفا ہے، ہر بیمار کے لیے داؤن کا معنی ہے بیمار، ہر بیمار کے لیے شفا ہے. یقین ہونا پڑے گا، یقین ہونا پڑے گا، ایمان اور یقین شدھ بولے ہوگے نا نجے مجھے، یہ سمست حدیثر اوپر ایمان اور یقین پیدا کرتا ہے. ایک ویکتی حضور صلی اللہ علیہ وسلم کا ساسل، حضور ہمار بھائی پیٹ چل سے ڈائریا ہوا گیس، پائخانا بند ہے نا، حضور صلی اللہ علیہ وسلم بولیں مدو پان کرا، جیسے مدو پان کر پائخانا بند، آبار دورے آپ سے حضور مدو کھوائے سی پائخانا بند ہے نا، حضور آبار دیا مدو کھوا، آبار مدو کھوائے سی داست بند ہے نا، آبار دورے آپ سے حضور صلی اللہ علیہ وسلم بولیں جاؤ دیا مدو کھاؤ. دوئی بار اور تین بار و چار بار سمے حضور صلی اللہ علیہ وسلم فرمائے اللہ کلام سکتا تور بھائیر پیٹ میٹھا، تور بھائیر پیٹ میٹھا، اللہ کلام سکتا اللہ پاک بولتے ہیں یک رجو من بطونی ہا شراب مختلفن الوان فی شفاء للناس، اللہ کتھائی سکتا تور بھائیر پیٹ میٹھا، اور تک میٹھا اور تھوڑا تو دیں ایمان ایکن پڑھا بھائنے اللہ کلام رکھولی اللہ کتھان کوئی بشا ستھاپن ہوئے نائے مخیموں کی بشا ستھاپن کرتا انتر کلوے تر اپنے ایمان پڑھا ہوئے نائے ہاں ایمان اتنے ساتھ دیا پان کرا بھالو ہویا دار جاکانی بھمک ہے یا ایمان اتنے ساتھ پان کرائی سے تاکان آئیسا بھالو ہوئے داستا بندو ہے اسے بھائی بھالو ہے تاہوالے پتھتا جنیسن جکیلا جنیسن ایمان اتنے انتر ہے انتر ہے مخیر ایمان اتنے মুখের ইমান একদিনের তালিম বুঝতে হচ্ছে মুখে খাওয়া হচ্ছে পরের হক নষ্ট করতেছে কত আছে পরের হক নষ্ট করতে মুখে সেই দিতে গেছে তাই ইমান দিকে তালিম দিতে দিচ্ছে কিন্তু বান্দার হকের দিকে কোনো খেয়াল নেই বান্দার হক একশোবার হজ করল মাফ হতো একবার হজ করলে তো সে মাসুম হয়ে যায় নিষ্পাপ হয়ে যায় কিন্তু বান্দার হক মাফ হতো না শহীদ হলেও বান্দার হক মাফ হতো না আর এগুলি বাইরে না হয়ে এগুলি ভিতরে থাইকা পায়খানা বন্ধ হয়ে গেল তা আরেক উপসর্গ দেখা দিবে, আরেক বিপদ দেখা দিবে. কাজে আল্লাহর কালাম ঠিকই আছে, মুখে কি করতেছে পেটের সমস্ত প্রয়োজন বাইরে ফেলে দিতেছে, যখন মধুর দ্বারা সমস্ত পয়জন বাইর হয়ে গেছে তখন কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। সুরাতুল ফাতা সুরাতুল শিখা সুরায় ফাতহা পড়া পাগল বালো করা যায়, পাগল বালো বালো করা যায়, সাপে কাটা দুর্গীয় ভালো করা যায়। সাহাবায়ে কেরামের একদল কোনো তীর্থে যাই গেছেন, পথিমধ্যে অবস্থান করছেন, তারপর হয়ে গেছে বা বেলা শেষ হয়ে গেছে বা উল্লেখ ছিল দরকার, খানা পাখানোর দরকার, তারপর এটা অবস্থান। পাশেই এক গ্রাম, সেই গ্রামের থেকে একটু উত্তরে আছে যে আমাদের সরকার পাগল হয়ে গেছে, লোহার জিনজিন দিয়ে বাঁধতে লাগতে গেছে সরকার বাসা, সে পাগল হয়ে গেছে, তাকে কত সম্মান ইজ্জত করা হয়, আর তার পাগলামের কারণে তাকে এখন দিল্লি দিয়ে বাইজেরা করেছে। তোমরা গাজী লোক, তোমরা আল্লাহর মকবুল বান্দা, তোমাদের মধ্যে কি কেউ আছে এরকম যে আমাদের এই দিল্লিকে ভালো করতে পারে? সব চুপচাপ একজন সাল বলেছেন হা আমি পারছি, তাই আসে জায়গা দেখে দিল্লি দিয়ে বান্ধব, তখন বললো যে আমি ভালো করুন চল্লিশটা বকরি বিক্রি, চল্লিশটা বকরি বিক্রি আর দুধ খাওয়াই কি, চল্লিশটা বকরি কি বাস সাফা করে হয়ে গেছে গা, চল্লিশ সব বকরি দিতে অত রাজি দেয়, চল্লিশটা বকরি দিতে রাজি হয়েছে। আগের দিন ওয়াদা ঠিক এরকম না যে প্রথম বলে পরে আর দিব না, এরকম না। সুরে ভাত আর বলে যাচ্ছে, দিদি ভালো হয়ে গেছে, বানটান কিনে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, ওয়াদা মতো চল্লিশটা বকরি পাইয়া গেছে। তাই না নিয়ে আসছে ক্যাম্পের মধ্যে অন্যান্য গাজীদের সামনে, স্বাভাবিক এই বকরি পালি কই, আমরা এখনো জাহাজ করি নাই যে গরু মতের মাল। তাই যে আইসার ঘটনা যে একটা ব্যক্তি এলো তার কাছে গেলাম আর চুক্তি করলাম যে ভালো করে দিতে পারলে চল্লিশটা বকরি দিবা, ওই সর্বনাশ কোরআন দিচ্ছে এই বকরি কি এই শহর সুরে ফাটা তো কোরআন, আমরা এটা শুনবো না গুনুমো না, কোরআন কিন্তু যা দুনিয়া লিয়ে এই শহর গুজরাট আছে না দেওয়া পর্যন্ত যা ফাঁসলা হইব না। হুজুর সাহেব আমার কাছে নিয়ে যাওয়ার পরে হুজুর সাহেব বলেন আমার তুই দেখে কিছু ইচ্ছা দিই, তাহলে পুরা পুরা যাই হয়ে গেল না, হুজুরও যখন এটা তো তাই নিতে চাইছেন তাহলে হুজুর পুরা যায়। এই বাতেল পন্থী তব মতন রুগি মরবীরা কোরআন বিক্রি করিয়া খাস, তারা বিভিন্ন পয়সা লস মুদারের বাড়ি টিকিয়া কোরআন কইরা পয়সা লস, কেন এই সাহাবিরা করছে, আর এখানে তো পার্থক্য করতে হবে, দুনিয়া ছিল এটা ছিল কি দুনিয়া, আর মুর্তার নামে ভোক্সাটা এগুলো দিই, তারা লিমিটে নামাজ পড়া এগুলো দিই, দিনের জন্য আধা পয়সা নিতে পারবে না কোরআনের বিনিময়ে, কোরআনের বিনিময়ে দিনের ব্যাপারে আধা পয়সা নিতে পারবে না, খারাপ হ্যাঁ যায়। আর দুনিয়ার ব্যাপারে চুক্তি করে লওয়া যায় না, একজনে কারো বাড়ির মধ্যে ঘরের মধ্যে দোকানের মধ্যে খতম করাই ওইখানে নিতে পারবে, এটা দুনিয়া পার্থক্য বুঝতে হবে, ওইটা দুনিয়া ওখানে চুক্তি করে লইতে পারবা যে আপনার এখানে খতম করুন এত টাকা কিন্তু দিতে হবে, কিন্তু মুরতারের নামে খতম কইরা সেখানে টাকা লো তো দুরূপা খাইতেও পারবে না, এ বোর্ডিংয়ে ডালের পানি খাইতে খাইতে পেট জুল লাগেছে আজকে একটা দাওয়াত পাইছি বিরিয়ানি পোলাও ট্রান্সফার করে মুরদারের নামে খাইয়া যারা যাইতে পারে নাই অবশ্য হাত দেখায় খাইয়াছি কি গ্রাম তোমাদের আমল আসলাম মুরগি সবাইকে তো খামাকে বেকার লোক সামলাইতে পারো না, তাহলে দিনের ব্যাপারে দিনের ব্যাপারে কোরআন বিক্রি করার কথা কোরআনের বিনিময়ে আধা পয়সা লইতে পারবে ওইটা ছিল দুনিয়া, পাগল ভালো করা ব্যবসার মধ্যে উন্নতি ঘরের মধ্যে বরকত দেওয়া এগুলি হইল দুনিয়া, দুনিয়ার ব্যাপার তাকে দিনের ব্যাপারে নিয়ে আসতে পারবা না, পার্থক্য করতে হবে। আল্লাহ দিল কোরআন বিক্রি করলো না, তারা বিপুরা টাকা নিও না, ফটুয়া বাইর হয়ে গেছে সব জায়গায় মশহুর হইতেছে, তারপরে চুপি চুপে লয়ে লয় দিলের মধ্যে জাররা সা লনের মনোভাব থাকতে পারবে না, এতটুকু থাকতে পারবো না কিছু না না দিব কই আলোই নেই তাতে কিছু কিছু না কিছু তো দিবই এই ভাবও থাকতে পারবো না, তারপরে যদি দেয় তখন সেটা নিতে পারবা, কিন্তু মনের মধ্যে যদি এতটুকু ভাব থাকে যে কিছু তো জামা কাপড় তো দিব এইটাও মনোভাব থাকতে পারবো না, তাহলে পরে যদি দেয় তখন তুমি নিতে পারো। শুক্তি করে আজকাল যেহেতু তুমি চলছে পাগল এমনি দাম না দিয়ে, তাই না? তাদের উচিত সম্মান এবং উজ্জ্বল করা। প্রাইভেট দিয়ে দাও, রুমাল দিয়া টাকা উঠে হাতে সবাই দিলে বিদায় করতে হবে। হ্যাঁ, অনেক মসজিদ আছে না টাকা উঠায়, তুমি পরিষ্কার না তুলে দিবা যে না খবরদার আমার যদি এই বেজ্জত করবেন না মানুষ, আমি দাবি করছি লিল্লাহ আল্লাহ কিছু করে আমার দায়িত্ব ছিল। কোরআন আল্লাহ পাক আমাকে দান করছেন, আল্লাহ পাক আমাকে বড় নেয়ামত দান করছে যে শুকুর আদায় করার জন্য। হ্যাঁ, এই মাতা হিসাবে দেখা খুঁজতে খাস কি এরকম কি হবে আল্লাহর কাছে চাও বান্দার কাছে চাই।